Book 2 12 بارو بارو المشروبات بانيو دروبو بانيو دروبو أنا أشرب شاي أمي تشا خاي أمي تشا خاي أنا أشرب قهوة. أمي كوفي خاي. أمي كوفي خاي. أنا أشرب مياه معدنية. أمي مينرال واتر خاي. أمي مينرال واتر خاي. أتشرب شاي مع ليمون؟ تومي كي ليبو ديه چا خاو؟ তুমি কি লেবু দিয়ে চা খাও? আতাশরাবু কাহওয়া মা সুক্কর? তুমি কি চিনি দিয়ে কফি খাও? তুমি কি চিনি দিয়ে কফি খাও? আতাশরাবু মা মা ফালজ? তুমি কি বরফ দিয়ে জল খাও? তুমি কি বরফ দিয়ে জল খাও? هنا توجد حفلة. এখানে একটা পার্টি চলছে. এখানে একটা পার্টি চলছে. الناس يشربون شامبانيا. লোকেরা শ্যাম্পেন খাচ্ছে. লোকেরা শ্যাম্পেন খাচ্ছে. الناس يشربون خمر وبيرة. লোকেরা ওয়াইন এবং বিয়ার খাচ্ছে. লোকেরা ওয়াইন এবং বিয়ার খাচ্ছে। আতাশরাবুল খামর? তুমি কি মদ্যপান করো? তুমি কি মদ্যপান করো? আতাশরাবু উইস্কি? তুমি কি হুইস্কি খাও? তুমি কি হুইস্কি খাও? আতাশরাবু কোলা মা রাম? তুমি কি কোকের সাথে রাম খাও? তুমি কি কোকের সাথে রাম খাও? লা উহিব্বু শ্যাম্পানিয়া। আমার শ্যাম্পেন ভালো লাগে না। আমার শ্যাম্পেন ভালো লাগে না। লা উহিব্বুল খামর। আমার ওয়াইন ভালো লাগে না। আমার ওয়াইন ভালো লাগে না। لا أحب البيرة. أمار بيار بھالو لاغينا. أمار بيار بھالو لاغينا. الرضيع يحب اللبن. شيشور دود بھالو لاغي. شيشور دود بھالو لاغي. الطفل يحب الكاكاو وعصير التفاح. شيشور কোকো এবং আপেলের রস ভালো লাগে। শিশুর কোকো এবং আপেলের রস ভালো লাগে। আল মারআ তুহিব্বু আসির আল বুরতুকাল ওয়া আসির আল গ্রেপ ফ্রুট। ভদ্র মহিলার কমলা লেবু এবং আঙুরের রস ভালো লাগে। ভদ্র মহিলার কমলা লেবু এবং আঙুরের রস ভালো লাগে।